السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. প্রিয় ভাইরাজ, আমরা শুরু করছি আবার সেই ইমান নবায়নের কথা। আমাদের মনের ভেতরে যে ইমান আছে, মুখের ভেতরে যে ইমান আছে, সেই ইমান পুরনো হয়, তাই মাঝে মাঝে ইলমি জিক্রের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আমরা সেই ইমানকে তাজা করি। সালাফরা বলতেন, এসো আমরা কিছুক্ষণের জন্য ইমান আনি। ইমানের ব্যাপারে আলোচনা করি, ইমান বৃদ্ধি করি। ইয়াই কহিলেন, আমানো আমি আল্লাহ বলছেন, ইয়াই ভাল্লাজি না আমানো, হে ইমানদাররা তোমরা ইমান আনো। কি করে আল্লাহ তাআলা বললেন ইমানদাররা ইমান আনো, তার মানে কি যে ইমান বৃদ্ধি করো, ইমান নবায়ন করো ইত্যাদি। চলুন আমরা সেই নবায়ন এবং বৃদ্ধি করার দিকে যাই। ধর্মের ব্যাপারে নানা মনের নানা মত, প্রত্যেক ধর্মই আপনি দেখবেন ধর্ম একরকম থাকে, আস্তে আস্তে আস্তে আস্তে ওই জিনিসের মতোই, যেমন জং ধরে, যেমন ময়লা ধরে, ঠিক ধর্ম সেই রকম, দিন সেই রকম। প্রত্যেকটা দিন আপনার ইসলাম থেকে সরে গিয়ে কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ অন্য কিছু হয়েছে। প্রকৃতির ধর্ম কি? ইসলাম। প্রত্যেক নবীর ধর্ম, প্রত্যেক মহাপুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলাম থেকে সরে গিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে সেই দিনটা নকল দিনে পরিণত হয়েছে, খাঁটি জিনিসটা নকলে পরিণত হয়েছে, ঠিক ইসলাম, বর্তমানে ইসলাম। আর এই জন্যই হাদিস বলছে বা আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করে গেছেন যে তোমরা বিদাত থেকে দূরে থাকো। যদিও লোকেরা বিদাতকে দুই ভাগে ভাগ করে তারা মনে করে, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। হাসানাটা ভালো, কারণ তার মাধ্যমে দিনের উপকার হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি এবং ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হল জাহান্নামের পথ। সুতরাং এটা কেন করা হলো? এই জন্য করা হলো যাতে দিনের অবস্থাটা অন্যান্য দিনের মতো না হয়, দিনটা ইসলামটা অন্য দিনে পরিণত না হয়। তেমনি দিন দেখুন, আস্তে আস্তে আস্তে আস্তে দিন ভাগ হলো, শিয়া সুন্নি ভাগ হলো, খাওয়ারেজরা নিয়ে ভাগ করলো, তারপরে মোতাজিলা ভাগ হলো, জাহমিয়া ভাগ হলো, এভাবে আস্তে আস্তে আস্তে আস্তে দিনের কত ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদিরা 71 দলে ভাগ হয়েছে, খ্রিস্টানরা 72 দলে, আর আমার উম্মত ভাগ হবে 73 দলে। যদি বলেন যে 73 দল তো নেই, আরো বেশি দল হয়েছে, সেগুলো হচ্ছে উপদল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সেটা হচ্ছে মেন আসল দল, সেই দল থেকে আরো দল। আপনারা দেখবেন দেশেই দল ভেঙে কত দল হচ্ছে, দল ভেঙে দল দুই ভাগে ভাগ হচ্ছে, আবার আর একটা দল ভেঙে আবার উপদল বের হচ্ছে। সে উপদল উদ্দেশ্য হচ্ছে মেন বা প্রধান প্রধান দল হবে কয়টা? 73টা। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা নাজাত ফেরকা নাজিয়া, এবং দুনিয়াতে রহম করুণাপ্রাপ্ত দল হবে কারা? সাহাবা জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ, তারা কারা? যারা চিরদিন কিয়ামত পর্যন্ত হককে থেকে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে থাকবে এবং তারা বিজয়ী থাকবে, তারা হচ্ছেন আলেম ওলামার দল, যাদের আকীদা সহি। আর স্পষ্ট করে বলছে সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি আলিয়ম ওয়া আসহাবি, যে জিনিসের উপরে, যে আদর্শের উপরে আজ আমি এবং আমার সাহাবারা আছেন, সেই আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে, তারাই হবে হকপন্থী, তাদের সাথেই তোমরা থেকো, আর সেই দলকেই তোমরা সমর্থন করো, সেই দলের দলভুক্ত হয়ে যারা সহি হাদিস এবং সাহাবায়ে কেরামের বুঝ। কোরআন ও হাদিস বুঝতে হবে কার মতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তফসির অনুযায়ী কোরআন এবং সাহাবায়ে কেরামের তফসির অনুযায়ী কোরআন এবং হাদিসকে বুঝতে হবে, তবেই হবে সেই দলের দলভুক্ত বা সেই দলের সমর্থক। এখন নানা মুনির নানা মত, কেউ বলে সব ধর্ম সমান, ধর্মের ব্যাপারে বলে সব ধর্ম সমান, কেউ বলে যে কোনো একটা ধর্ম মানলেই হল, মানুষ সবাই ঠিক পথে আছে। যে কোনো একটা ধর্ম মানলেই, ধর্ম বলে কথা, যে কোনো একটা ধর্ম মানলেই ভগবানকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। কেউ বলে ধর্ম পালন করা ব্যক্তিগত ব্যাপার, আবার কেউ বলে ধর্ম নিরপেক্ষ, মানে সে কোনো ধর্মের না, নিউট্রাল, সে কোনো ধর্মের না। তার ধর্ম হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এ ধর্মের নাম কি জানেন? মানবতার ধর্ম, মানবতার ধর্ম। তারা মনে করে এইসব ধর্মগুলো মানুষকে ভাগাভাগি করে রেখেছে, মানুষের মাঝে দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা এবং খোনাখুনি, রেষারেষি কিসে করেছে এই ধর্মগুলো। আপনি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যত যুদ্ধ বিগ্রহ হচ্ছে অধিকাংশ কিসের? ধর্মকে ভিত্তি করে। যদিও গদির লোভে রাজনৈতিক পদের জন্য করছে, কিন্তু ধর্মকে ভিত্তি করে করছে, এ কথা সত্যি। তাই ওরা করেছে, কি বলছিলেন, আর এই ধর্ম বাদ দাও, ধর্ম টর্ম মানলেই বেশি খোনাখুনি হবে। এই জন্য মানুষ হচ্ছে এক ধর্ম, সমস্ত মানুষ সমান। তোমার মা যেমন আর একজন বেশ্যাও তেমন, বরং তারা বেশ্যাকেও মা বলতে দ্বিধা করে না, তারা যেহেতু মানুষ। বেশ্যা হওয়া তো কি হয়েছে, তো মানুষ। এইভাবে তারা মানুষের মানবতা ধর্ম সৃষ্টি করেছে। কিন্তু আমরা বলি মানবতা ধর্মই ধর্ম, কিন্তু পূর্ণ মানব হল সেই যে আল্লাহর অনুগত, যে মুসলিম, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, সে পরিপূর্ণ মানব হতে পারে না, কারণ মানবের স্রষ্টা, মানবের সৃষ্টিকর্তা কে? মহান আল্লাহ। এই জন্য পরিপূর্ণ মানব হল সেই যে মুসলিম, আর যে মুসলিম হবে সেই হবে আসল মানুষ, আর সেই ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, পছন্দনীয় আল্লাহর একমাত্র ধর্ম হল ইসলাম। সত্য কথা এই যে ধর্ম এবং কেবল ইসলাম ধর্ম বিশ্বের সকল মানুষকে পালন করতে হবে। যে সকল ধর্ম পূর্বে ছিল সে সকল ধর্মগ্রন্থে এ ধর্মের কথা এবং তা অনুসরণ করার উপদেশ এসেছে। অতএব ইসলামী সর্বশেষ ও বিকল্পহীন মুক্তির পথ, এ কথা আপনাকে মানতেই হবে। আপনি যদি পূর্বের ধর্মগ্রন্থগুলো মন্থন করেন, অধ্যয়ন করেন, পড়েন, তো আপনি দেখবেন যে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো কি মানতে বলছে, তার ধর্মের কথা মানতে বলেনি, বলেনি যে তোমরা এই ধর্মেই থেকো। বলতে বলা হয়েছে আমার পরে নবী আসছে, শেষ জামানায় নবী আসছেন, সেই নবী তোমরা অনুসরণ করো। এমনকি শেষ নবী, আমাদের নবীর আগে শেষ নবীকে কোন নবী? ঈসা আলাইহিস সালাম। তিনিও বলে গেছেন, যাকে তার অনুসারী যা মনে করে আমরা তার অনুসারী, কিন্তু আসলে তারা অনুসারী না, তারা মনে করে যে তাদের গড, বরং ঈশ্বরের পুত্র মনে করে। ঈশ্বরের পুত্র মনে করতে করতে শেষকালে ঈশ্বরই বানিয়ে ফেলেছে। তিনি বলে গেছেন ওয়ামুবাশশিরাম বিরাসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের কাছে রসুল হয়ে নবী হয়ে এসেছি, আর আমি সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আপনি বেদ উপনিষদ, আমাদের ভারতীয় উপমহাদেশের যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়ুন, মুহাম্মদের কথা আছে। বরং মোহাম্মদ, মোহাম্মদ রকম বরস্য, বিভিন্ন সংস্কৃতি ভাষাতে মোহাম্মদের নাম এসেছে, মোহাম্মদের কথা এসেছে। আর বহু যুগ আগে সেই মোহাম্মদের ভবিষ্যৎবাণী যখন করা হয়েছে ধর্মগ্রন্থগুলিতে, তখন বোঝা গেল কি, যে সবাই এই ইসলাম ধর্মেরই, প্রকৃতির ধর্মের অনুসরণ করতে বলে গেছেন। আর এ কথাও সত্যি, সব থেকে লেটেস্ট ধর্ম কোনটা? দীনে ইসলাম। সব থেকে শেষের ধর্ম? দীনে ইসলাম। আর এই ইসলাম শেষ পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর কোন দিনের দরকার হবে না। কেন? সারা পৃথিবী একটা গ্রামের মতো হয়ে যাবে। অতএব একটা গ্রামের মতো হলে একটা নবী যথেষ্ট। সেই হিসাবে এই কিয়ামত, কিয়ামত পর্যন্ত এই ধর্মই সচল থাকবে, অচল হবে না। আপনি যে কোনো সমস্যা নিয়ে আছেন, আপনার এই ধর্মে তার সমাধান আছে। অতএব আর কোন ধর্মের প্রয়োজন হবে না, ধর্ম সভ্যতার ধর্ম। আর এই জন্য মানব সভ্যতার ইতিহাসে যে এখন যে সভ্যতা এসেছে মানুষের কাছে, বিজ্ঞান সভ্যতা, বিজ্ঞানসম্মত ধর্ম, বিজ্ঞান এবং কোরআন, বিজ্ঞান এবং ইসলামের কোন রকমের সংঘর্ষ নেই, এই জন্যই এই ইসলাম হবে কেয়ামত পর্যন্ত অনুসরণীয় ধর্ম। আর যে সকল ধর্ম পূর্বে ছিল সে সকল ধর্মগ্রন্থে যেহেতু এই ধর্মের ভবিষ্যৎবাণী এসেছে, সুতরাং একমাত্র বাঁচার পথ হল, একমাত্র মুক্তির পথ হল সারা বিশ্বের একমাত্র মুক্তির পথ হল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছুতেও মুক্তি পাওয়া যাবে না, অসম্ভব। যদি কেউ মনে করে না যে ধর্ম পালন করবে মুক্তি, না, অসম্ভব। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসন্ধান করবে তার কাছ থেকে তা গ্রহণ করা যাবে না। যদি তুমি আমার সন্তুষ্টি চাও, আমাকে পেতে চাও, তাহলে তুমি আমার পথ গ্রহণ করো। প্রশ্ন হবে, তাহলে আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, ধর্ম হলো কেন? কিন্তু আল্লাহর পরীক্ষা আছে। অবশ্য যদি আল্লাহ চাইতেন, যদি আল্লাহ চাইতেন সমস্ত বিশ্বের সমস্ত মানুষ কি হতো? ইমানান্ত এক হয়ে যেত। কিন্তু আল্লাহ চাননি। কেন? পরীক্ষা, মানুষকে পরীক্ষা করা হবে। জান্নাত জাহান্নাম পুরস্কার তিরস্কার এই জন্যই রাখা হয়েছে, অতএব সেই পরীক্ষায় যে পাশ করবে সেই হবে পুরস্কারের অধিকারী। অতএব একমাত্র মুক্তির উপায় হল ইসলাম। এ কথা সকল ক্ষেত্রে মনে রাখতে হবে। ইসলাম ছাড়া যে কেউ মনে করবে যে অন্য ধর্ম ঠিক আছে, তার আসলে ইমান ঠিক নেই। গায়রুল্লাহকে কখন ডাকা যাবে, যে কথা বারবার বলা হয়, গায়রুল্লাহকে ডাকা যাবে না, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। মনে করুন আপনি বিপদে পড়েছেন, সেই সময় আপনি ডাকছেন, বাবা আমাক, আমাকে বাঁচাও, আপনার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, বাবা আমাক, আমাকে বাঁচাও, ও পিরানে পীর দস্তগীর, আমার হাত ধরো। দস্তগীর মানে কি? দস্ত মানে ফার্সি ভাষায় হাত, গির মানে যে ধরে, দস্তগীর মানে হাত পাকড়নে ওয়ালা, তার মানে বিপদে আপনার যে হাত ধরে, বিপদ তারণ, কাকে বলা হয়? পিরানে পীর। কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মানুষ তাকে ডাকে, আহ্বান করে, ডাকা যাবে বিপদে? ডাকা যাবে না। কারণ মুশরিকদের যে সমস্ত মজহব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এলেন, তখন মুশরিকরা গায়রুল্লাহকে ডাকত। তবে পার্থক্য আপনাদেরকে বলেছিলাম, তারা সুখে দুঃখে ডাকত না। এ যুগের মুশরিকরা সুখে দুঃখে সবসময় ডাকে, কিন্তু সে যুগের মুশরিকরা কেবল সুখের সময় ছোটখাটো বিপদে ডাকত। কিন্তু যখন মহাবিপদ আসত, বড় বিপদ আসত, তখন কাকে ডাকত? একমাত্র আল্লাহকে ডাকত। তারা ডাকত এই মহাবিপদ থেকে রক্ষাকারী কেউ নেই আল্লাহ, সেই মহান সৃষ্টিকর্তা ছাড়া। আর আমাদের এই যুগের মুশরিকরা সুখেও ডাকে, দুঃখেও ডাকে। বাবা ছাড়া, বাবা ছাড়া কোনো উপায় নেই, বাবার মাধ্যমেই বাঁচতে পারবো। গায়রুল্লাহকে ডাকা তাহলে কি মোটেই যাবে না? আমি যদি বিপদে পড়ি, ও বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলা যাবে কি যাবে না? বাদশা মিয়া, গায়রুল্লাহকে ডাকা যাবে বিপদের সময়? এরা বলছে যাবে, কখন যাবে? গায়রুল্লাহকে ডাকা যাবে না। আমার বাড়িতে চোর পড়েছে, আপনি আমার প্রতিবেশী ডাকবো না? বাদশা, বাদশা চোর পড়েছে, বাঁচাও, বাদশা আমাকে মারছে, বাঁচাও, বলতে পারবো না? বলেন, আবুল বাসার আমাকে পেছনে ফেলে লাঠি করে মারতে আসছে, বাদশাকে প্রশ্ন করি দুটো কারণে, আপনারা জানেন, বাদশাকে প্রশ্ন করি, এক তো বাদশা, তাকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারলে প্রজারা সবাই পারবে, আর একটা কারণে আপনারা জানেন সেটা। হ্যাঁ, তিন শর্তে ডাকা যাবে, গায়রুল্লাহকে ডাকা যাবে তিন শর্তে। আর সেই তিনটে শর্তের মধ্যে যদি তিনটেই পুরো হয় তাহলে শিরিক হবে না, নচে শিরিক। যাকে ডাকবেন তাকে জীবিত হতে হবে, যাকে ডাকবেন তাকে উপস্থিত হতে হবে, আর যাকে ডাকবেন যে কারণে ডাকবেন সেই ডাকে সাড়া দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, তবে ডাকা যাবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মনে করুন বন্যাতে একটা লোক ভেসে যাচ্ছে, আর নদীর কিনারায় আপনি দাঁড়িয়ে আছেন, এবারে আপনাকে বলছে, আমার বাচ্চা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গো, আমাকে ধরো গো, আমাকে বাঁচাও গো, মরে গেলাম গো, এরকম বলতে পারবে না? পারবে না, কথা বলা হয় এরকম আহ্বান তাকে, যেহেতু সে সামনে রয়েছে তার জন্য বলা যায়। আর যেহেতু তার ধারণা মতে যে হ্যাঁ, ও আমাকে যেমন করে দড়ি দিয়ে হোক, নিজে ঝাঁপ দিয়ে আমাকে তুলে নিতে পারে, এরকম তার যদি মনে ধরে, মনে বলে, তাহলে যায়। আর জীবিত ব্যক্তি, এমনিত নয়, এই যে নয় যে মরা পড়ে আছে আর আমি বলছি বাদশাহ জামাত বাদশাহ না, তার তিনটে শর্ত থাকলে পরে তাকে ডাকা যাবে, তিনটে শর্ত থাকলে পরে তার কাছে চাওয়া যাবে, এটা সব সময় মেনে রাখবে। তিনটে শর্ত থাকলে শিরিক হবে না, আর যদি তিনটের মধ্যে একটা শর্ত না থাকে তাহলে ডাকলে পরে কি হবে, শিরিক হবে। এখন আমার বাবা বাংলাদেশের কবরে শুয়ে আছেন আর আমি সৌদি আরবে বন্যায় ডুবে গেলাম, বলছি বাবা অমুক আমাকে মাচাও, কটা শর্ত নেই? তিনটাই শর্ত নেই, না সে জীবিত আছে, না উপস্থিত আছে, আর না তার বাঁচাবার ক্ষমতা আছে, তিনটে শর্তই নেই। এখন আপনি লাফি না আমার বাবা জীবিত, শহীদরা মৃত হন না মরেন না, সেটা আলাদা কথা। আপনি যদি বাবাকে জীবিত মনে করেন তাহলে আলাদা কথা, যদিও মনে করেন আপনি সত্য নয় ওটা আপনার ধারণা, এখন যদিও আপনি জীবিত মনে করেন কি বলে উপস্থিত মনে করেন জীবিত মনে করেন তাহলে তৃতীয় শর্ত নেই, সেটা হচ্ছে কি চলো বাঁচাও না উপস্থিত, জীবিত মানে তারা মনে করে উপস্থিত, হাজির নাজির সব মনে করে, তারা বলে হাজির এবং নাজির, তো চলো প্রমাণ করে দেখাও যে হ্যাঁ বাঁচাতে পারে, বাঁচাক তোমাকে। এরা পরিপূর্ণভাবে শিরকে লিপ্ত, তারা এই ধরনের ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে তারা বলছে কি তারা জীবিত তারা উপস্থিত, অর্থাৎ তাদেরকে ডাকলে সাড়া দেবে। যখন কোন বক্তা কোন আলেম বলেন যে এমন কি সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও ডাকা যাবে না, তার কাছেও কিছু চাওয়া যাবে না। আরে ওয়াহাবি কয় কি, ওয়াহাবি বলে কি নবীর কাছে চাওয়া যাবে না, অথচ আল্লাহ তাআলা নবীকে বলেছেন আল কাসিম মানে বন্টনকারী, আল্লাহ বলেছেন আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ হুয়াল মুতি ওয়া ইন্নামা আনা আল কাসিম, আল্লাহ হচ্ছেন দাতা আর আমি হচ্ছি বন্টনকারী, তাদের বন্টন যে করবে তাদের চাওয়া যাবে না কেন? বন্টনকারী যখন তিনি জীবিত ছিলেন তখন, তার ইন্তেকালের পর ওরা ইন্তেকালও বলবেন পর্দা নিয়েছেন। তো যাই হোক, বিভিন্ন ইখতিলাফ মতভেদ আছে, আমরা যেটা জানি যে বা আমরা যেটা আমাদের যেটা বিশ্বাস করতে হবে তা হলো তিনটে শর্ত যদি থাকে তাহলে ডাকা চলবে চাওয়া চলবে, আর যদি তিনটের মধ্যে একটা না থাকে তাহলে কি হবে, শিরকে আকবর হবে, শুধু শিরক না শিরকে আকবর হবে, এ কথা যেন মনে থাকে। আচ্ছা এই ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে না, আল্লাহ জিনা তাদুন্না মিন দুনিল্লাহি ইয়াকুন শাইই, ও তো অনেক আছে, আমি বলছি যে এখানে আমি সংক্ষেপে আলোচনা করব, কারণ এটার ব্যাপারে তো ঘন্টা পর ঘন্টা বলা হবে যে গায়রুল্লাহকে ডাকা যাবে না, যাদেরকে তুমি ডাকছো তারা হচ্ছে মৃত, গায়রু আহিয়া জীবিত নয়, তারা তোমাদের ডাকে সাথ ওয়াইন কি বলে ওয়াইন সাম, যদিও তারা শোনে তবুও তারা মাস্তা যাবো ডাকা ডাকে সাড়া দিতেই পারবে না, এবং বিভিন্ন কথা আছে যে যারা তাদেরকে তুমি আল্লাহ সাথে যাদেরকে ডাকছো তারা এই যে খেজুর আটির উপরে যে একটা পাতলা মতো কি পাওয়া যায় ওটা পর্দা আছে, এই পর্দা পরিমাণ কিছু অংশের মালিক নয়, কি জন্য তাদেরকে ডাকছো? এখন তারা চট করে লাফিয়ে বলবে না দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ যদিও কিন্তু আল্লাহর কাছে কোন কি নেই, ধর্মন্যতা নেই, মান্যতা নেই, যেহেতু আল্লাহ তারা একক মানে এক ছত্র বাদশাহ, তিনিই হচ্ছেন সমস্ত বাদশাহ, অর্থাৎ তার কাছে এই আউলিয়া বলেন আর আম্বিয়া বলেন কোন মূল্য থাকবে না, আর যদি আপনি কাউকে দেন কোন মূল্য দেন তা সেটাই তো শিরিক, আল্লাহ যদি কোন গুণ কোন বান্দাকে দেন তাহলে সেটাই হবে শিরিক। এখন চলুন অন্য কথায়, কেউ কারো নয় যদি কেউ আপনাকে বলে আমার কথা শোন তোকে আমি জান্নাতে নিয়ে যাব, শুনবেন? এবারে শর্ত লাগাচ্ছে না, কেউ যদি বলে এত টাকা দে আমি তোকে জান্নাতে নিয়ে যাবো, কেউ যদি এত বলে জমি লিখে দে আমি তোকে জান্নাতে নিয়ে যাবো, কেউ যদি বলে আমার মশলা শোন আমি তোকে জান্নাতে নিয়ে যাবো, ও হবে যে কথা শুনিস না, আমার হাতে বায়াত হোক আমি গ্যারান্টি দিচ্ছি আমি জান্নাতে নিয়ে যাবো, কেয়ামতে পার করব, যদি কেউ বলে বিশ্বাস করবেন? হারাম, বড় শয়তান। কেন বিশ্বাস করবেন না? কারণ সবচেয়ে রক্তের বন্ধন হল নিকটবর্তী, তাই না? রক্তের বন্ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ পারতেন কাউকে বাঁচাতে, কাউকে জান্নাতে নিয়ে যেতে ইচ্ছাকৃত, কাউকে জাহান্নামে ভরতে পারতেন, তাহলে কে পারতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি চাচাকে বাঁচাতে পেরেছেন? কি বলেছিলেন চাচাকে? চাচা আপনার জন্য সুপারিশ করবো, আল্লাহর কাছে হুজ্জত করবো যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ করেছে। কিন্তু চাচা আবু তালেব কালেমা পড়েননি। বড় বড় নেতারা পাশে বসেছিল, নেতাদের দিকে তাকিয়ে তারা বলছে, হ্যাঁ শেষ জীবনে তুমি বিধর্মী হয়ে মরবে। আবু তালেব বললেন, চাচা বাঁচি যা, আমাকে আমার বাপ দাদা ধর্মেই মরতে দাও। সেই চাচাকে বাঁচাতে পারলেন না, পারবেন না, তবু চাচা আবু তালেবের জাহান্নামের সব থেকে হালকা আজাব হবে, যেহেতু ইসলামের প্রতি তার, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কি ছিল? দয়া, মায়া, মহব্বত, সমর্থন ইত্যাদি ছিল। বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছেন, আগলে আগলে রেখেছেন, নবীকে কাটার আচর লাগতে এইভাবে দেখেছেন। তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি হবে? তাকে হালকা আজাব দেওয়া হবে নবীর কারণে। কি হবে আজাবটা? কি আগুনের একজোড়া জুতো। আগুনের একজোড়া জুতো তো বুঝতেই পারছেন, সমস্যা নেই, পায়ে জুতো পড়লে সমস্যা নেই। আগুন, দুনিয়ার আগুনের জুতো যদি হতো তা আপনার অবস্থা কি হতো? কেয়ামতের 70 গুণ তেজ বেশি সেই আগুনের জুতো যদি পরিয়ে দেওয়া হয়। বলা হয়েছে হাদিসে যে আগুনের এক জুতা জুতো, একজোড়া জুতো হবে ঠিক যেমন পড়বে, তখন সেই তাপে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক বলে ফুটবে। একবার সাহাবা সহ মক্কা থেকে বাইরে যাচ্ছিলেন, হঠাৎ করে এক জায়গায় গিয়ে আবওয়া নামক জায়গা, সেই জায়গায় গিয়ে কাঁদতে লাগলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা আল্লাহর রাসূলের কান্না দেখে কাঁদতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তো বললেন, আমি আল্লাহর কাছে ইস্তিআজান তো রাব্বি, ইস্তিআজান করলাম, আমি অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের কবর জিয়ারত করব। তো আমার মায়ের কবর জিয়ারত করতে অনুমতি দেওয়া হল। কোন মায়ের কবর? যেখানে আবওয়া নামক জায়গায়, এখানে মদিনা থেকে মদিনায় বাপের কবর জিয়ারত করতে গিয়ে বা স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে এখানে এসে মা মারা গেছিলেন। তো সেখানে আমি মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হল, কিন্তু আমি অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, আমাকে অনুমতি দেওয়া হল না। আমি তার জন্যই কাঁদছি যে আমার মায়ের কি হবে। মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয় যে মা হলেই দোয়া করতে হবে, তা না। মা যদি মুশরিক হয় দোয়া করা যাবে না, অনুমতি দেওয়া হল না, তাই আমি কাঁদছি তার জন্য। এখন অনেকে প্রশ্ন করেন, অনেক ভাই প্রশ্ন করেন যে তাহলে কি আল্লাহর নবীর মা বাপ জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? উনি বলেন, ভাই এরকম প্রশ্ন করি বা লাভ কি, আপনার জবাব জানি বা লাভ কি? আপনি যদি হাদিস কোরআন জানতে চান তাহলে এই হাদিস শুনলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন কেন? যদি তার জ্ঞানে থাকত, তিনি জানতেন যে আমার মা জান্নাতে যাবে যেহেতু আমার মা, তাহলে কাঁদতেন? আমি বলছি না যে জাহান্নামে যাবে, বাবার জন্য জিজ্ঞেস করুন। একবার সাহাবারা ওই সাহাবাদের মধ্যে প্রশ্ন করতে করতে জিজ্ঞেস করলেন যে আমার বাপ কোথায়? তার মানে বাপ জাহিল যুগে মারা গেছে, এ প্রশ্ন করা উচিত ছিল না। কিন্তু প্রশ্ন করতে করতে ওই যে অনেকের মানে আবেগ থাকে, অনেকের অফেন্স থাকে, হুজুর বললেন, হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন, যে কেউ প্রশ্ন করেন। তখন কেউ বলছে মোশানবী নানির নাম কি, কেউ বলছে ইসমাইলের জায়গাতে যে দুম্বা জবাই হয়েছিল সে গোস্তকে খেয়েছিল, কেউ বলছে আদম নবীর ভাষা কি, ইত্যাদি ইত্যাদি, যে যা পাচ্ছে, কারণ মনে প্রশ্ন আসছে না। তো যাই হোক, আল্লাহ নবীর সামনে এই সাহাবি প্রশ্ন করলেন যে আমার বাপ কোথায়, এ প্রশ্ন করা ঠিক না, তবুও করলেন, কারণ জানতে চাচ্ছেন যে আমার আব্বা কোথায়, জান্নাতে না জাহান্নামে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা হক। তিনি কি গায়েবের খবর জানতেন? না না, গায়েবী খবর না। এটা কোথেকে? সরাসরি ডাইরেক্ট যার কাছে সব খবর আছে সেখান থেকে খবর দেওয়া হবে। এখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী জবাবে বলে দিলেন তোমার বাপ জাহান্নামে আছে। এবার লোকটার অবস্থা কি হবে? নিশ্চয়ই খারাপ হবে, তার মন খারাপ, সে ফিরে যাচ্ছিল। তখন তাকে ডেকে বললেন, এই শোনো শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাপ একা না, আমার বাপও জাহান্নামে আছে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর নবীর বাপ যেহেতু মুশরিক অবস্থায় মারা গেছে জাহান্নামে। কিন্তু অনেকে বলবে, হুজুর তারা তো ইসলাম পাননি, তারা কেন জাহান্নামে যাবে? আমরা জানি যে তিন শ্রেণীর মানুষ যারা ইসলাম পায়নি বা ইসলামের খবরই জানে না তাদেরকে কি করা হবে। তিন প্রকার মানুষ কে কে? যারা ইসলামের কথা জানে না, ইসলাম পায়নি, নম্বর দুই পাগল, আর নম্বর তিন কাফেরদের শিশু। মুসলিমদের শিশুরা জান্নাত যাবে। আপনি মুসলিম হলে আপনার শিশু অবস্থায় শিশু মারা গেছে, জান্নাত যাবে, সে ইসলাম পায়নি, কিন্তু সে মা বাপের অনুসারী হবে। কিন্তু কাফেরদের শিশুরা প্রকৃতির উপরে জন্ম নেয়, কিন্তু তার মা বাপ কোথায়? জাহান্নাম। এই তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের পরীক্ষা নিয়ে তাদের জান্নাত জাহান্নাম ঠিক করা হবে। হতে পারে আল্লাহর নবী, নবীর মা বাপ তাদের মধ্যে, আমরা তাদের কোন গ্যারান্টি না জান্নাত না জাহান্নামের গ্যারান্টি দিই। মোট কথা এখানে বলার উদ্দেশ্যটা কি, যে আল্লাহর নবী কানলেন, আল্লাহর নবী যদি পারতেন তাদেরকে বেহেস্তে নিজেদের যেতেন না, তিনি যদি না পারেন, আত্মীয়তার বন্ধন থাকা সত্ত্বেও মা ফাতে মা দুনিয়ার বুকে যা চাই বা চেয়ে নাও, কেয়ামতের দিনে আমি তোমার কোন উপকারে আসবো না। হে ফুপু সাফিয়া, কেয়ামত দুনিয়ার বুকে আমার কাছে যা চাইবার চেয়ে নেন, আব্বাস চাচা আব্বাস দুনিয়ার বুকে যা চাইবার আমার কাছে চেয়ে নেন, কাল কেয়ামতের দিনে আমি কোন উপকার করতে পারবো না। হে আমার বংশধর, যা চাইবার চেয়ে নাও, কেয়ামতে আমি কোন উপকার, আল্লাহ উনি আনকুম মিন আল্লাহ শাইয়া, পারলে তিনি বলতেন যে আমি আছি, চিন্তা নেই। এখন আল্লাহর নবী বললেন না, যদি এখন বর্তমানে কেউ বলে আমার হাতে বায়াত হও, আমি তোমাকে বেহেস্তে নিয়ে যাবো, বিশ্বাস করবেন? খবরদার, বিশ্বাস করবেন। সাদা সিদের মানুষ তারা বিশ্বাস করে নেবে, তারা ভাবছে বাবা অত কি যাই না, বাবা আমার বাবা বলছে তার হাতে বায়াত হলাম, এখন আশা করি বেহেস্তে যাব। এইরকম ধারণা করা বিশাল ভুল। খবরদার, অন্ধকার রাত্রে যদি বন্যাময় রাত্রি হয়, আপনি বন্যা দেখছেন চারিদিকে আপনার ভাসমান পানি, আপনার সেই পানিতে দাঁড়িয়ে আছেন, বাঁচবার জন্য কালো মতো সামনে কালো মতো কোন জিনিস ভেসে আসছে, আপনি তাকে জড়িয়ে ধরবেন, খবরদার তাকে ভাববেন না, সে আপনাকে বাঁচাবে, হয়তো বা সে কুমির হতে পারে, সে আপনাকে খাবে। যাকে আপনি ত্রাণকর্তা মনে করছেন সে আপনার ত্রাণ বা আপনার প্রাণ হরণকারী হতে পারে, প্রাণ হন্তা হতে পারে। সুতরাং সাবধান, খবরদার কারো কথা বিশ্বাস করবেন না। যেখানে শ্রেষ্ঠ নবী পারেননি সেখানে, শ্রেষ্ঠ অলি পারেননি সেখানে, আর কোন অলি আউলিয়া আপনাকে পার করতে পারবে না। কেয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, কারো আত্মীয়তা কোন কাজে দেবে না, কোন বংশ পরিচয় কারো কাজে লাগবে না। ইমান সহ নেক আমল না থাকলে পরিত্রাণের পথ নেই কারো। আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলছি, যে ঘটনা সহি না আছে সেটা আসলে রটনা। ফাতেমা জহুরা যখন ইন্তেকাল হল, তখন ফাতেমা জহুরা তেজিলে সংসার রাত্রিকালে গোরে লাশ রাখা হল তার। আবু জার গেফারি এক সাহাবা সুজন করিলেন গোর ভূমি করি সম্মোধন, হে কবর তুমি ইহা রাখো কি খবর, কার লাশ রাখা হল তোমারও ভিতর। তারপরে ফাতেমা প্রশংসা করে বললেন, শেষকালে আওয়াজও বাহির হলো কবর হইতে, হবে না আমার কাছে বংশ পরিচয় দিতে। বলল, আমার কাছে বংশের পরিচয় দিয়ে কোন লাভ হবে না, আমার কাছে একমাত্র ইমান আমল যার আছে সেই পরিত্রাণ। কথা ঠিক, কিন্তু ঘটনাটা ঠিক না। কথা ঠিক, ইমান আমল ছাড়া যদি নবীর বংশের কেউ হয় তবুও তার কোন পার নেই। মান বাত্তা আবিহি আমালুহু লাই ইসরে আবিহি নাসাবু, মুসলিম শরীফের হাদিস। যার আমল যাকে পিছিয়ে দিয়েছে, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশ তাকে আগাতে পারবে না। খবরদার, কারো উপরে ভরসা করবে, আপনার নিজের আব্বাও যদি হয় খবরদার ভরসা করবে না, যে আব্বা আমার আব্বা জান আমার বড় আউলিয়া, তাতে সে আমাকে বাঁচিয়ে নেবে, খবরদার বিশ্বাস করবেন না। বাপের উপরে ভরসা নেই, কারণ কিয়ামতে কেউ কারো সাহায্য করবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, না মাল কাজে দেবে আর না বেটা কাজে দেবে। অবশ্য মাল তো আপনার সঙ্গে যাবে না কিয়ামতে, কিন্তু বেটা থাকবে তাই না, সে বেটাও কাজে দেবে না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যে আল্লাহর নিকটে সুস্থ অন্তর নিয়ে, সুস্থ অন্তর কাকে বলে, মুমিনের অন্তর, ইমান ওয়ালা অন্তর, তৌহিদ ওয়ালা অন্তর, শিরক বিহীন, শিরকের রোগ বিহীন অন্তর নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে সেই পরিত্রাণ পাবে। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আর এটাও আপনারা জানি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। কেউ কারো নাই কিয়ামতে, মা বেটাকে দেখে পালাবে, বেটা মাকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে লা ইয়াসালু হামিমুন হামিমা, কে আছে আয়াতটা যে কিয়ামতের দিনে বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, এক বন্ধু অপর বন্ধু কোন খোঁজ নেবে না, কারণ আজ সব ইয়া নাফসি ইয়া নাফসি, এমন কি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, কেবল আমার নবী ইয়া নাফসি বলবেন না। কেন, সব নবীর একটা একটা ভুল ছিল, কিন্তু আমার নবী কোন ভুল ছিল না, আমার নবী ভুল করেননি, ওকে আমার নবী ভুল করেননি, তাই আমার নবী কেবল উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে জানেন আপনারা, সুপারিশের কথা, সুপারিশের কথা ইনশাল্লাহ পরে বলবো, আজকে যে কথা বললাম কারো উপরে ভরসা করবেন না, বংশ বংশ পরিচয়ের কোনো কাজে দেবে না, আপনার বংশে যত বড়ই আউলিয়া থাক না কেন কোনো কাজে দেবে না, সুতরাং নিজের ইমান এবং আমলের উপরে ভরসা করতে হবে। আর আল্লাহ তো, আল্লাহ তো ভালোর উপরই ভরসা, এবং তার করুণা তার রহমত ছাড়া কেউ বেহেস্তে যাবে না, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর করুণা ছাড়া বেহেস্তে যাবেন না, তিনি নিজেই বলেছেন। সুতরাং আল্লাহর রহমতের আশাধারী থাকতে হবে এবং ইমান ও আমলকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা জাদ্দিদ আল ইমানা ফী কুলুবিনা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।